এসেছিলে কেন আমারি অন্তরে। এসেছিলে কেন আমারি অন্তরে। জানি সে তো কবুয়া আসবে না ফিরে, হারিয়েছে বহু দূরে একাকি ফেলে মরে, তবু মন খুঁজে তারি ঠিকানা। চলে যদি যাবে তুমি তবে এসেছিলে কেন আমারি অন্তরে। চলে যদি যাবে তুমি তবে এসেছিলে।